কনিচিওয়া শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হল রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শামিন সিদ্দিক ভুঁইয়া। আজ আমরা শিখব ১৩তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে আমি উপন্যাস পছন্দ করি। আমাদের এই আসনের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্নার মতো বিদেশি শিক্ষার্থীদের থাকা ডর্মিটরিতে আজ একটি পার্টি হচ্ছে। এবার তাহলে চলুন শুনে নেওয়া যাক ১৩তম পাঠের কথাবার্তাগুলো। আজকের মূল বাক্য হচ্ছে আমি উপন্যাস পছন্দ করি। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। সাকুরা রড্রিগোকে জিজ্ঞেস করল, রোদোরিগো সান নো শুমি ওয়া নান দেসু কা, রড্রিগো সানের হবি কি, অথবা রড্রিগো সান আপনার হবি কি। রোদোরিগো সান, এই কথাটিতে আসলে রড্রিগোর নামের সঙ্গে সম্মানসূচক সম্বোধন সান ব্যবহার করা হয়েছে। শুমি হচ্ছে শখের কাজ বা হবি, নান দেসু কা মানে হল কি। রড্রিগো উত্তরে বলল, দুকশো দেস, বই পড়া, অর্থাৎ আমার হবি হচ্ছে বই পড়া। দুকশো হল বই পড়া। তোকুনি দেখি শোসেৎসু গা সুকি দেসু, বিশেষ করে আমি ঐতিহাসিক উপন্যাস অর্থাৎ ইতিহাস নির্ভর উপন্যাস পছন্দ করি। তোকুনি কথাটি একটি অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ যার অর্থ বিশেষ করে। দেখি মানে হল ইতিহাস, শোসেৎসু কথাটির অর্থ উপন্যাস। এখানে না হচ্ছে বিশেষণের কর্মপদ নির্দেশকারী পার্টিকেল, স্কি এটি একটি বিশেষণ যার অর্থ প্রিয় বা পছন্দ। আজকের পাঠের মূল বাক্য এটি। কামুর ভাই, এর আগে আমরা শিখেছি যে ক্রিয়ার কর্মপদ নির্দেশ করতে এরপর ও পার্টিকেল ব্যবহার করতে হয়, তাহলে কি আমরা বলতে পারি না শোসেৎসু ও সুকি দেস? না, একটু আগে যেমন বলা হল স্কি অর্থাৎ প্রিয় বা পছন্দ, কথাটি আসলে একটি বিশেষণ, ক্রিয়াপদ নয়। কিন্তু এ কারণে প্রিয় বা পছন্দের জিনিসটি নির্দেশ করতে এরপর ও না বসে গা বসেছে। অপছন্দ করা কিরাই এবং চাওয়া হোসি এগুলো বিশেষণ, তাহলে কোনো কিছু অপছন্দ করা বা চাওয়ার ক্ষেত্রেও গা ব্যবহার করতে হবে। আচ্ছা, সুকি দেস কথাটির মানে যদি হয় পছন্দ করি, তাহলে এটি দিয়ে কি কেউ তার ভালোবাসার কথাও বোঝাতে পারবে? হ্যাঁ, পারবে। যেমন কেউ যদি বলতে চায় আমি তোমাকে ভালোবাসি, তাহলে এর জাপানি রূপটি হবে আনাতা গা সুকি দেস। এরপর সাকুরা বলেছে হে, এটি সম্মতিসূচক প্রতিক্রিয়া, আচ্ছা ইত্যাদি। শিনজুকুনি আতারাশী হোনইয়া গা দেখিমাশিতা ইয়ো, শিনজুকুতে নতুন একটি বইয়ের দোকান চালু হয়েছে। শিনজুকু এটি টোকিওর একটি এলাকার নাম। হ্যাঁ, শিনজুকু হল সেই এলাকা যেখানে টোকিও মহানগর কর্তৃপক্ষের দপ্তর অবস্থিত। এটি হচ্ছে বহুতল ভবনে পূর্ণ এক বাণিজ্যিক এলাকা। নি একটি পার্টিকেল যা এখানে নির্দেশ করছে কোন স্থানে। বাংলায় যেমন স্থানে বোঝাতে এ বা তে যুক্ত হয়, ঠিক তারই জাপানি রূপ এটি। আতারাশি এই বিশেষণটির অর্থ নতুন। এটি এর পরে থাকা হোনইয়া অর্থাৎ বইয়ের দোকান কথাটিকে বিশেষায়িত করেছে। হোনইয়া অংশে হোম কথাটির মানে হল বই। এখানে গা বসেছে বাক্যের কর্তা নির্দেশকারী পার্টিকেল হিসেবে। এই বাক্যে আতারাশি হোনইয়া বা নতুন বইয়ের দোকান পুরো কথাটি হল কর্তা। দেখিমাশিতা কথাটির মানে চালু হয়েছে, আবির্ভূত হয়েছে বা সম্ভব হয়েছে। বলাই বাহুল্য এটি হচ্ছে দেখিমাশিতা অর্থাৎ চালু হওয়া, আবির্ভূত হওয়া বা সম্ভব হওয়া ক্রিয়াটির অতীত রূপ, এবং এটি দিয়ে পুরাঘটিত বা পারফেক্ট রূপটিও প্রকাশ পায়। হ্যাঁ, তাই। এটি একটি পার্টিকেল, শ্রোতাকে তার অজানা কোন তথ্য জানানোর ক্ষেত্রে এই পার্টিকেল বাক্যের শেষে জুড়ে দেয়া হয়। এরপর সাকুরা প্রস্তাব করল, মিন্না দেইকিমাসেন কা, সবাই মিলে চলুন না একদিন। মিন্না মানে হল আমরা সবাই। দে এই পার্টিকেলটি কোন কাজের উপায়, উপকরণ বা স্থান নির্দেশ করে। বাংলায় যেমন এ, তে, দিয়ে, দ্বারা ইত্যাদি বলা যেতে পারে। এখানে এর অর্থ হল নতুন বইয়ের দোকানে যাওয়ার জন্য সাকুরার প্রস্তাবিত উপায়, অর্থাৎ সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে। কথাটি এভাবে একটি শব্দগুচ্ছ হিসেবে মনে রাখলে সুবিধে হবে। কথাটির অর্থ দাঁড়ায় যাই না কেন বা চলুন না যাওয়া যাক। ইকিমাসেন কথাটি হল ইকিমাস, অর্থাৎ যাওয়া ক্রিয়ার নাবাচক রূপ। এর শেষে কা যুক্ত করলে এটি প্রশ্নবাচক হয়ে যায়, যা দিয়ে কোন স্থানে নির্দিষ্ট উপায়ে যাওয়ার প্রস্তাব বোঝানো হচ্ছে। ক্রিয়াপদের মাস রূপ থেকে মাস অংশটির পরিবর্তে মাসেং কা জুড়ে দিয়ে কাউকে কোনো কিছু করার আমন্ত্রণ বা প্রস্তাব করা যায়। আচ্ছা শারমিন সান, বলুন তো খাবেন না বা চলুন না খাওয়া যাক, এই কথাটির জাপানি কি হবে? বলে রাখি, খাওয়া ক্রিয়াটির জাপানি হচ্ছে থাবে মাস। সেক্ষেত্রে তাবে মাস ক্রিয়াটির মাস অংশটি বদলে বানাবো মাসেন কা, তাহলে উত্তর হল তাবে মাসেন কা, তাই না? হ্যাঁ, একেবারে ঠিক উত্তর দিয়েছেন। এবারে টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা শিখেছি যে সুকি অর্থাৎ প্রিয় বা পছন্দ কথাটি একটি বিশেষণ। আমি বিশেষণ ব্যবহারের নিয়ম বিস্তারিত জানতে চাই। চলুন আপনার এই প্রশ্নটি টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, জাপানি ভাষায় বিশেষণ মূলত দুই প্রকার। এর মধ্যে এক ধরনের বিশেষণ আছে যাদের শেষে ই উচ্চারণটি থাকে, এদেরকে বলা হয় ই বিশেষণ। যেমন ধরুন প্রশস্ত, হিরোই এবং নতুন, আতারাশি। বাংলা ভাষার মতো জাপানিতেও বিশেষ্য পদের ঠিক আগে তার জন্য নির্ধারিত বিশেষণটি বসে। যেমন নতুন বই কথাটি জাপানি ভাষায় হবে আতারাশি হোম। আরেক ধরনের বিশেষণ আছে যাদের শেষে ই উচ্চারণটি সাধারণত নেই এবং বিশেষ্য পদের আগে এই ধরনের বিশেষণ ব্যবহার করা হলে এদের পর না কথাটি যুক্ত হয়। এজন্য এই ধরনের বিশেষণকে না বিশেষণ বলা হয়ে থাকে। এর একটি উদাহরণ হল আজকের পাঠে ব্যবহার করা স্কি, অর্থাৎ প্রিয় বা পছন্দ। স্কি কথাটির শেষে ই উচ্চারণ আছে এমনটা আবার মনে করবেন না, কিন্তু এর অন্তে থাকা সিলেবলটি আসলে হচ্ছে কি। তাহলে প্রিয় বই বা পছন্দের বই কথাটি জাপানিতে হবে স্কিনা হোম। তবে কিছু ব্যতিক্রমও রয়ে গেছে। এমন কতগুলো না বিশেষণ আছে যেগুলোর অন্তে ই উচ্চারণটি দেখতে পাওয়া যায়, অথচ বিশেষ্য পদের আগে বসলে এগুলোর পরে না যুক্ত হয়। এগুলোর মধ্যে আছে পরিচ্ছন্ন বা সুন্দর কিরেই, বিখ্যাত ইউমেই এবং দক্ষ তোকুই। কাজেই সুন্দর বই কথাটি জাপানিতে কিরে হোন বললে ভুল হবে, এর সঠিক অনুবাদ হচ্ছে কিরেই না হোন। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এই পর্বে জাপানি ভাষার ধন্যাত্মক শব্দ, অর্থাৎ এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে, সেগুলো তুলে ধরা হয়। কিরা কিরা, এটা কি বাতাসের শব্দ? না, এটা দিয়ে কোনো কিছুর চকচকে ঔজ্জ্বল্য প্রকাশ করা হয়। জাজ্বল্যমান তারকা, জলজলে চোখ, উজ্জ্বল রত্নরাজি, এসব কিছু বর্ণনা করতে কিরা কিরা কথাটি ব্যবহার করা যায়। আবার আরেকটি শব্দ আছে যেটি দিয়ে বোঝায় ঘষে মেজে চকচকে অবস্থা, এটি হল পিকা পিকা। পিকা পিকা, হ্যাঁ, ধরুন ঘরের মেঝে পরিষ্কার করার পর চকচক করতে থাকলে এই কথাটি বলতে পারেন। আবার সদ্য কেনা নতুন জুতো জোড়া দেখেও আপনি বলতে পারেন পিকা পিকা। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, রড্রিগো তো দেখছি জাপানিতে বেশ দক্ষ, মনে হচ্ছে সে নিয়মিত জাপানি উপন্যাস পড়ে। আমারও জোরালো চেষ্টা চালানো দরকার, যাতে করে আমি জাপানি ভাষায় মাঙ্গা পড়তে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল আমি উপন্যাস পছন্দ করি। শ্রোতা বন্ধু, জানিয়ে রাখি আগামী পর্বে পাঠের ময়লা আবর্জনা পরিষ্কার করবে শিক্ষার্থীরা। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।